وأزواجه أمهاتهم. উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যে নবী ছিলেন শান্তির দূত, যে ছিলেন যিনি ছিলেন বিশ্বের নবী এবং আল্লাহ তাআলা তার সেই নবুয়ত ও রিসালাতের প্রসারের জন্য কিছু মানুষকে মনোনয়ন করেছিলেন যারা ছিলেন তার সাহাবী সহচর, আর সেই সঙ্গে এমন কিছু মহিলাকে সৃষ্টি করেছিলেন যারা তার স্ত্রী রূপে, পত্নী রূপে তার সংসার জীবনে দাম্পত্যের সাথী হয়েছিলেন। গত বক্তব্যের সাথে আমার বক্তব্যের মিল রয়েছে, যদিও দুটি ভাষায়, তবু যেহেতু বাংলাতে, সেহেতু আমি আপনাদের সামনে প্রায় একই কথা চর্বিত চর্বণ হয়তো করব। আশা করি আপনারা মন দিয়ে শুনলেন এবং কেন এই বিষয় বাঁধা হয়েছে উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণের ব্যাপারে আমাদেরকে জানতে আগ্রহী হতে কেন বলা হচ্ছে, আজকের এই সভাতে কেন আমাদেরকে তাদের চরিত্রের প্রতি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে তা আমাদের জানা দরকার। আমার মা বোনেরা বসে আছেন, আমার মা বোনদের বলেন, মা বোনদের আদর্শ আজ কোন অভিনেত্রী নানা কোন শিল্পী, মা বোনদেরকে বলা হচ্ছে তাদের মডেল হওয়া উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ, তাদের আদর্শ হওয়া উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। যেহেতু সংসারে মা হচ্ছে রানী, নারী হচ্ছে রানী, রমণী হচ্ছে দমনী, মায়ের হাতে গর্বে মানুষ, মা যদি সে সত্য হয় মাই তো এ জাহানে প্রথম বিশ্ববিদ্যালয়, মা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব, আমাকে একটা শিক্ষিত মুসলিম নারী দাও আমি তোমাদেরকে একটা মুসলিম জাতি দেব। মায়ের যে কর্তব্য, মা হয়ে সংসারে সন্তানের প্রতি যে কর্তব্য, স্ত্রী হয়ে সংসারে স্বামীর প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য যদি একটা নারী পালন করতে পারে এবং সেই কর্তব্য পালন করার জন্য যদি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে এই পৃথিবীটা, পৃথিবীর সংসার শান্তি বাগান হয়ে যাবে। মায়েদেরকে বলবো আপনারা অনুকরণ করুন নবী পত্নীগণের, তাদের চারিত্রিক এবং পারিত্রিক বহু ব্যাপার আপনারা শুনলেন, হয়তো উদ্যোগে বুঝতে পেরেছেন কিনা জানি না, তবুও আমি ইশারা ইঙ্গিতে আপনাদেরকে কিছু বলে যাব। প্রথমত জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা, প্রত্যেক মোমেন পুরুষের জন্য মা, তারা ছিলেন আমাদের অনুকরণীয়, বিশেষ করে আমাদের মহিলাদের অনুকরণীয়, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সঙ্গিনী। আর আল্লাহ তাআলা কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাত দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা ওয়া মাসসিহকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও যদি তারা দুনিয়ার জিন্দগি চায়, পার্থিব্য জীবন চায়, পার্থিব্য চাকচিক্যময় জীবন চায়, বাচ্চার স্ত্রী হয়ে কেন আমরা এই রুক্ষ সূক্ষ্ম বসে থাকব, কেন আমরা এত কষ্টে কালাতিপাত করব, আমরা রাজার স্ত্রীর মতো হতে চাই, রাজার স্ত্রীর মতো থাকতে চাই, তাদের মতো জীবন যাপন করতে চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, নবী তুমি বলে দাও তোমরা যদি দুনিয়ার জিন্দেগি চাও তাহলে এসো, তোমাদেরকে উপস্থিত করে তোমাদেরকে ভালোভাবে বর্জন করি। ওয়াইন কুনতুম না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহ, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও, ওয়াত্তার আল আখিরা এবং আখিরাতের ঘর চাও, ফা ইন্নাল্লাহা আ'আজ্জা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্যে সবচেয়ে মহিলা যারা তাদের জন্য আল্লাহ তাআলা নিজের কাছে বিশাল সওয়াব রেখেছেন, জান্নাত প্রস্তুত রেখেছেন। মা বোনেরা, জীবনের সংসার, স্বামীর সংসার সবারই সমান হয় না। পৃথিবীর অধিকাংশ সংসার হয় টানে না হয় খেলায়, অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবের ঘরে ভাত থাকে না, স্বামীর সংসারে ঝগড়া ঝগড়া ঝামেলা অভাবের ঘরে না হয় অভাবে না হয় স্বভাবে, সেই ক্ষেত্রে ধৈর্য দরকার আছে। নিছক খাঁটি ভালোবাসা নিয়ে অধিকাংশ সংসার টিকে থাকে না, অধিকাংশ সংসার চলে টানে না হয় ফেলার সামাজিক চাপে, ছেলে মেয়ের মায়া মহব্বতে সংসার করতে বাধ্য হয় অধিকাংশ মহিলা, সেক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে। কেমন ধৈর্যের প্রয়োজন অবশ্য আমি বলব যে সবারই জীবন প্রত্যেকটা দিন একরকম যায় না, আজ একরকম কাল একরকম, পরিবর্তনশীল, এবং আল্লাহ তাআলা মহান আল্লাহ মানুষের জীবনে পরিবর্তন আনেন, তিনি আজ ভোগী বাচ্চা আর কাল বাচ্চাকে ভোগী করতে পারেন। সাংসারিক জীবনের একটা গল্প শুনুন, স্বামী স্ত্রী বসে রুটি খাচ্ছিল, দরজায় ফকির সাহেব এসে দিকে হেঁটে ভিক্ষা চাইল, আমি ছোটা তো আছি মা বাড়িতে কে আছো আমাকে ভিক্ষা দাও, স্বামী স্ত্রীকে রুটি খাচ্ছে, স্বামী বলল খোলা আমার পেটে ফকিরকে একটা রুটি দিয়েছে, গেল স্ত্রী উঠে আমার পেটে রুটি দিতে গিয়ে পুরস্কার মুখে চেহারায় চোখ পড়ে ফিরে এসে স্বামীর কাছে কাঁদতে লাগলো, স্বামী বললেন মাত্র একটা রুটি আল্লাহ তাআলা আমাদেরকে যে রুটি দিয়েছেন রিজিক দিয়েছেন তার মধ্যে থেকে একটা রুটি দিয়েছি তার জন্য তুমি কাঁদছো কেন, তুমি কি জানো আমি কেন কাঁদছি, যাকে আমি নিজের হাতে রুটি দিয়ে এলাম সে হলো আমার আগেকার স্বামী, ওই স্বামী সাথে বসে আমি একদিন রুটি মাংস খাচ্ছিলাম, এমন সময় দরজায় ফকির রেখে রুটি চেয়েছিল, আমার স্বামী তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল রুটি দেয়নি। একথা শুনে স্বামী বলল তুমি কাঁদছো, এই কথা শুনে শোনো সেই দিনে তোমার স্বামী যে ফকিরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল সে কে ছিল জানো, তোমার এই হতভাগা স্বামী। সুতরাং সাংসারিক জীবনে অভাব আছে, সেই অভাবে ধৈর্য ধরতে হয়, আজ অভাব আছে কাল থাকবে না, ইন্নামা আল উসরি ইসরা, আজ অভাব আছে কাল থাকবে না। স্বামীর পক্ষ থেকে যদি কোন রকমের কষ্ট আসে তাহলে নবীর বিবিদের মতো ধৈর্য ধরে সংসার করে যাও, ইনশাআল্লাহ অভাব মিটে যাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা হে বাচ্চা, তুমি যাকে ইচ্ছা বাচ্চা করো, তুমি যাকে ইচ্ছা তাকে স্থগিত করে দাও, তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো, আল্লাহ তাআলার হাতে সমস্ত মঙ্গল, আল্লাহর কাছে চাও ধৈর্য ধরো, নবী বিবিদের কাছে নবী বিবিদের কাছে শিক্ষা নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে এখতিয়ার দিয়ে দিলেন, যাও তোমরা নিজে নিজে মা বাবার কাছে পরামর্শ করো, দরকার হয় আমার কাছে থাকো, আমি জিন্দেগি অতি আমি জিন্দেগি যাপন করি, জীবনযাপন করি সেইভাবে করো, আর না হয় তোমাদেরকে তালাক দিয়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বললেন না বরং দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ধৈর্য ধারণ করে সংসার করতে লাগলেন। কেমন সংসার? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিয়া আল মুহাম্মাদিন মিন খুবজ শাইর ইয়াউমাইন, যবের রুটি খেয়ে তারপর দুদিন কোনদিন পরিতৃপ্ত হয়নি মুহাম্মাদের পরিবার। এমনকি শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু পরিতৃপ্ত সহকারে তিনি আহার করেননি এবং তার পরিবার আহার করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এমন অবস্থা ছিল, এক সময়ে এক ভিখারিনী তার দুটো মেয়েকে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। মা আয়েশা ঘরে আছেন, রাসূলুল্লাহ নেই। মা আয়েশা বলছেন, ঘরে কিচ্ছু নেই, মাত্র তিনটে খেজুর। তিনটে খেজুর বের করে মহিলাটাকে দিলাম, ভিখারিনী মহিলা, তার সঙ্গে দুটো মেয়ে। মেয়েটা দুটো খেজুর দুটো মেয়েকে দিল, আর একটা খেজুর খেয়ে নিজে খেতে যাচ্ছিল, একটা খেজুর নিজে খেতে যাচ্ছিল। ইতিমধ্যে দুটো মেয়ে খিদের জ্বালায় খেয়ে ফেলেছে, তারপরে মা যেটা খেতে যাচ্ছিল দুজনে খাড়াখুড়ি খেয়েছে সেটাই নিতে যাচ্ছে। মা, মায়ের মন নিজে না খেয়ে সেই খেজুরটাকে সেইভাবে সাত করে দুটো মেয়েকে দিচ্ছে। মা এটা এই অবস্থা দেখে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কোনো ব্যক্তি এই কন্যা সন্তান নিয়ে কন্যা নিয়ে বিপদগ্রস্ত হবে এবং তার জন্য ধৈর্য ধারণ করবে, তার জন্য তারা জাহান্নামে চর্চা করে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এই অবস্থা ছিল, যার ঘরে কিছুই নেই, মাত্র তিনটে খেজুর। সাহাবি বলছেন, কেন ইয়ার বসে লেখা যায় আল্লাহ বাস দেখি মিল আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদের কারণে পেটে কাপড় মানতেন। মা আয়েশা বলছেন, আমরা চাঁদ দেখতাম, নতুন চাঁদ দেখতাম, তারপরের মাসে চাঁদ দেখতাম, তারপরের মাসে চাঁদ দেখতাম, ওয়াল্লাহি এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চুলো জ্বলতো না, চুলো জ্বলতো না। কি খেতেন তারা? জিজ্ঞাসা করা হলো, আপনাদের খাবার কি ছিল? কানালে বলে না, তোয়াদান, দুটো কালো জিনিস। সেই দুটো কালো জিনিস কি? পানি আর খেজুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখেন তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা হুয়া মুস্তাদিউন আলা আল-ইমাম হাসিব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি চাপায়ের উপরে শুয়ে আছেন, তার মাঝে এবং ওই চাটাইয়ের মাঝে কোনো বিছানা নেই, তার পাঁজরের পিঠে ওই চাটাইয়ের দাগ পড়ে গেছে, আর তার বালিশ ছিল, যে বালিশ ছিল, বালিশ ছিল খেজুরের চিন্তা। কৃষক জিন্দেগি, সেই জিন্দেগি, সেই জীবন, এই কাঠিনতার উপরে, কাঠিন্যের উপরে নবী পত্রীগণ সহ্য করেছেন, সে জীবন বরণ করে নিয়েছেন। কিসের জন্য বরণ করেছেন? দারুল আখিরাতের জন্য। স্বামীর সংসারে কষ্ট বরণ করে যদি আমি থাকি, মহিলা যদি সাল্লাত খামসাহা বা সামা সর্বাহা, মহিলা যদি পাঁচ লাখ করে নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে আর স্বামী আনুগত্য করে, তাহলে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে? করা যাবে জান্নাত? জান্নাতের কটা দরজা আছে? জান্নাতের কটা দরজা? আটটা দরজা। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। এইভাবে স্বামী সংসারে স্বামী আনুগত্য করে যায়। শিক্ষা নাও, শিক্ষা নাও নবী পত্নীর কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী লাতুন্নাকা আহাদিন মিন্নাল মিনাল নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল। হে নবী পত্নীগণ, তোমরা দেশে মহিলাদের মতো নাও, আর শোনো হে মুসলিম নারীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নাও। তোমরা কেবল তাকাইতুন্না, যদি তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, ফালা তাখযানা বিল কওল, পুরুষের সঙ্গে, পর পুরুষের সঙ্গে কথা বলার সময় নমনীয়তার সাথে কথা বলো না, এমন নিম্ন স্বরে কথা বলো না, এমন আকর্ষণীয় স্বরে কথা বলো না, যেন ওই শ্রেণীর পুরুষের মাঝে যার হৃদয়ে, যার অন্তরে রোগ আছে, রোগ আছে তার হৃদয়ে তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়। মহিলাদের সাজসজ্জায়, মহিলাদের চলনে বলনে, মহিলাদের কথাবার্তায় আদর্শ দিয়ে অভিনেত্রী যারা প্রেম শিক্ষা দেয়, প্রেম ছাড়া ফিল্ম নেই, যারা প্রেম শিক্ষা দেয় সেই নায়িকা, নায়িকার মডেল, নায়িকা হচ্ছে আমাদের মহিলাদের আদর্শ। আর আমরা যারা বিবাহ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলার চারটি গুণ দেখে বিবাহ করা হয়, মহিলার চারটি গুণ দেখে বিবাহ করা হয়। নম্বর এক, লিমালিহা, তার মাল দেখে, বলে জামালিহা, তার রূপ দেখে, বলে হাসাবিহা, তার বংশ দেখে, আর বলে দিনিহা, তার দিন দেখে বিবাহ করা হয়। আমাদের যুবক ভাইরা চারটের মধ্যে কোনটা দেখে বিয়ে করে? অধিকাংশ রূপে মজে যায়, রূপনগরের রূপে ফেসে গিয়ে বিবাহ করে, তার দিন আছে কিনা জানতে চায় না, সে কোরআন করতে জানে কিনা জানতে চায় না, পর্দা করে কিনা জানতে চায় না, নবী পত্রিকরের অনুকরণ অনুসরণ করে কিনা, তাদের জীবনী জিন্দেগি জানে কিনা জানতে চায় না, জানতে চায় অনেক সময়, জানতে চায় আবার অনেক সময় নাচ গান জানে কিনা জানতে চায়, অনেক অনেক এলাকায় আছে ভিড়ি বাঁধতে জানে কিনা জানতে চায়, যাতে করে কিছু কামাই না। স্বার্থপরতার খাতিরে বিবাহ করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাউ ফার বেজা দিন তারে বাচ্চিয়া দা, দিনদার মহিলাকে বিবাহ করো সুখী হবে। একটা মহিলা যদি মুসলিম মহিলা হয়ে তোমার সংসারে আছে, তোমার সংসার সোনার সংসার হবে, সংসার সুখের হয় রমণীর মনে, আর রমণী সুন্দর হয়, সতীত্ব রক্ষ করে। মহিলা যদি সতী না হয় তোমার ঘর গ্রহণ বলে পরিণত হবে। সুতরাং এমন মহিলাকে বিবাহ করো যে মহিলা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মতো। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে সম্পর্কে আপনারা শুনলেন, তারা কেমন ছিলেন? তারা পরপুরুষের সাথে এরকম কথা বলতেন না, মহিলারাও সেই রকমই তারা তাদের অনুকরণ করে চলবে। আল্লাহ তারা নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে আরো বলেছেন মহিলারা, হে নবী পত্নীগণ, তোমরা সব গৃহে অবস্থান করো, ঘরে অবস্থান করো, প্রাথমিক কাহিনী যুগের মহিলাদের মতো মেয়েদেরকে প্রদর্শন করিয়ে বেরিও না, বেপর্দা ধুয়ে বের করে বেড়াও না, নিজের দেহকে প্রদর্শন করে, নিজের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে ঘুরে বেড়ায় না, নিজের চেহারা প্রদর্শন করে ঘুরে বেড়ায় না। জাহেলী যুগের মহিলারা যেমন প্রদর্শন করে বেড়াতো ঠিক সেই রকম ঘুরে বেড়ায় না, তাতে ইফতিজিন বাড়বে। আজ ইফতিজিন বন্ধ করার জন্য কত আইন তৈরি হচ্ছে, ইফতিজিন বন্ধ হয় না, হবে না, যদি বন্ধ করতে হয় ইসলামী আইন চালু করতে হবে, ইসলামী আইনে আছে পর্দা কথা যদি চালু না করো তাহলে ইফতিজিন বন্ধ হতে পারে না। তোমরা ঘরে অবস্থান করো, তার মানে কি বন্ধ করে থাকো তা নয়, প্রয়োজনের বাইরে যাও কিন্তু পর্দার সাথে যাও, হে নবী পত্নীগণ প্রয়োজনের বাইরে যাও কিন্তু পর্দার সাথে যাও, ঠিক সেই রকমই হে নবীর উম্মতের মহিলারা তোমরা পর্দা প্রথা অবলম্বন করো, অবরোধ প্রথা নয়, ঘরে বসে থাকতে বলছি না, ঘরের বাইরে যাও কিন্তু পর্দার সাথে যাও এবং চেহারা ঢেকে যাও, যাতে করে তোমাদেরকে দেখে কোনো পরপুরুষ আকৃষ্ট না হয়, তোমাদের চলন বলন, তোমাদের অলংকার পোশাক, তোমাদের সাজ সজ্জা ইত্যাদিতে তোমরা যেন পরপুরুষকে আকৃষ্ট না করো। সুতরাং নবী পত্নীগণ আমাদের মা বোনেদের আদর্শ। যে নবী পত্নীগণের কথা শুনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলেন যে তিনি ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ মহিলা, এবং তাকে এমনকি জিবরিল আলাইহিস সালাম যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে যেতেন, তার জন্য খাবার নিয়ে যেতেন, পাহাড়ে হীরা কত উঁচু পাহাড়ে অবস্থিত, সেই পাহাড়ের কত চেষ্টা করে আমি নিজে ওঠার চেষ্টা করেছি, পারিনি, অর্ধেকে আর পারিনি। মা, সেই মা, সেই বিধবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার নিয়ে যেতেন সেখানে, কিভাবে পেরেছেন স্বামীর মহব্বতে, সেখানে তিনি স্বামীকে খাবার দিয়েছেন, তারপর সেখানে জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে সালাম বলেছেন, তাকে সালাম বলেছেন, মা খাদিজাকে সালাম বলেছেন। কি কাজ ছিল তার, যেহেতু তিনি তার এখলাস, তার সেই মহব্বত তার প্রতি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো শুনলেন, যিনি তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি প্রিয় মানুষ কে আপনার নিকট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার কাছে যদি কেউ প্রিয় আছে তাহলে সে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জিজ্ঞাসা করা হলো, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, আবু হা, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, এমন ছিলেন যে মাসরুক সাদি রাহিমাহুল্লাহ তিনি যখন হাদিস বর্ণনা করতেন, তিনি বলতেন, হাত্তাসাতনি সিদ্দিকাত বিনত সিদ্দিক হাবিবাত হাবিবিন মিন হাবিবিল্লাহ আল মুবাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে হাদিস বর্ণনা করেছেন সিদ্দিকা বিনত সিদ্দিক হাবিবাত হাবিবিল্লাহ, আল্লাহর হাবিবের হাবিবা, আল মুবাররাত মিন ফাওক সাবি সামাওয়াত, যার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল, মুনাফিকরা তার চরিত্রে কলঙ্ক রচনা রচনা করে নিয়েছিল, কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে তার পবিত্রতা ঘোষণা হয় সুরান নূরের দশটি আয়াত অবতীর্ণ করে, কলঙ্ক মহিলা, সেই মহিলা মা বোনের আদর্শ হওয়া উচিত। যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে প্রিয়তমা ছিলেন, যে মহিলা কে জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালাম রেশমের রুমালে নিয়ে এসে স্বপ্নে দেখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি ইমরাতু, ইয়া রাসূলুল্লাহ এটাই আপনার স্ত্রী। কোন সে মহিলা? যে মহিলা জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত তাইয়িবাত। আরে তোমরা আয়েশার চরিত্রে কলঙ্ক দাও, আরে বিশ্বের মানুষ তোমরা নবীর চরিত্রে কলঙ্ক দাও, নিষ্কলঙ্ক মানুষের চরিত্রে কলঙ্ক দাও, ঠিক সাথে নবী পত্নীর চরিত্রে কলঙ্ক দাও, ঠিক সাথে ইসলামের প্রতি যে ঘৃণা আছে, ইসলামের প্রতি যে বিশ্বাস আছে, ইসলামের যে সুন্দর নৈতিকতার প্রতি তোমাদের যে রাগ আছে, ক্ষোভ আছে, তা প্রকাশ করে বিষ ফেলে দিয়ে কিভাবে নবীর প্রতি কলঙ্ক, নবীর স্ত্রীর প্রতি কলঙ্ক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ খাবিসা তুরে খাবিসি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পবিত্র, আর এই পবিত্রের জন্য যোগ্য কে? পবিত্র মহিলা। আয়েশা অপবিত্র ছিলেন না, আয়েশার চরিত্রে কাদা ছিটিয়ে দেওয়া হয়েছিল এবং তার বদনাম করা হয়েছিল, সুতরাং এই সেই আয়েশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সতিনে সতিনে যে একটা মানসিক যন্ত্রণা মেয়েদের মধ্যে থাকে, দুই দলের একদল পরামর্শ করে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার ঘরে থাকেন তখন লোকেরা হাদিয়া নিয়ে আসে, আর অন্য মহিলার ঘরে থাকলে, অন্য স্ত্রীর ঘরে থাকলে লোকেরা হাদিয়া নিয়ে আসে না। চলো আমরা পরামর্শ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, যেন তিনি সকলকে বলেন যে তিনি যে ঘরেই থাকেন না কেন, যে মহিলার ঘরেই থাকেন না কেন, তারা যেন হাদিয়া নিয়ে আসে। কথা কে বলবে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, তুমি এর ব্যাপারে আমাকে কষ্ট দিও না, এমন কোন মহিলা যে যার কাপড়ে আমি থাকি, যার কাছে আমি থাকি, একই ঢাকার মধ্যে থাকি, আর ওহী অবতীর্ণ হয়, সে একমাত্র মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আতুবু ইলাল্লাহি মিন যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি, যদি ভুল করছি আল্লাহর কাছে তওবা করছি। তারপর তারা পরামর্শ করে ফাতেমাকে পাঠালেন। ফাতেমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। তিনি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ঘরে থাকলে হাদিয়া আছে, আর কারো ঘরে থাকলে হাদিয়া আছে না, এ ব্যাপারে আমি কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া আলা তুহিব্বিনা মা উহিব, হে বেটি, তুমি কি তাকে ভালোবাসো না যাকে আমি ভালোবাসি? ফাতেমা বললেন, বলা অবশ্যই আব্বা, আমি তাকে ভালোবাসি তাকে আপনি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আহিব্বি হাযিহি, তাহলে তুমি আয়েশাকে ভালোবাসো, যেহেতু আমি আয়েশাকে ভালোবাসি। আপনারা জানেন, শেষ মৃত্যু শয্যায় যখন তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ শুরু হয়, অসুস্থ অবস্থায় তিনি খালি বারবার জিজ্ঞাসা করতেন, আমি কালকে কার বাড়িতে, কালকে কার বাড়িতে। একটু আগে আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, তখন তার কাছে নজন স্ত্রী পালি পালি করে থাকতেন, খালি জিজ্ঞাসা করতেন, আমি আগামীকাল কোথায়, আগামীকাল কোথায়। জেনে নিতে চাইতেন যে আয়েশার পালি কবে আসবে, আমি আয়েশার ঘরে যাব। আর সত্য পক্ষে তিনি আয়েশার ঘরে গিয়ে আয়েশার বুকে মাথা রেখে গৃহ জগৎ ত্যাগ করেন। সুতরাং বুঝতেই পারছেন যে আয়েশা এবং খাদিজা এরা হলেন নবী পত্নী। আর এই নবী পত্নীতে কত বড় মর্যাদা, কত জীবনী তাদের, সেই জীবনী আমাদের মহিলারা আমাদের মা বোনেরা পড়ে, তাদের জীবন তাদের উজ্জ্বল হয়ে যাবে, জীবন স্বর্ণময় হবে, তাদের অনুকরণ করে জীবন তৈরি করলে সারা পৃথিবীটা শান্তিতে শান্তিময় হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।